অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিনই আলোচনা শোনার পরে আজকের এই ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে দুই একটি কোরআন এবং সুন্নাহ থেকে কথাবার্তা বলার এবং এই গভীর রজনীতে আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে অত্যন্ত মনোযোগের সাথে যে মহান রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নার কথা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন, যে আলোচনাগুলো আজকের এই ওয়াজ মাহফিলে হয়েছে আমরা যদি এগুলাই সঠিকভাবে বুঝি, অনুধাবন করি এবং আমল করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ মাহফিলের জন্য মোটামুটি এগুলোই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আর বেশি রাত্রি না করে অল্প সময়ে দুই একটি কথাবার্তা বলে আজকের ওয়াজ মাহফিলের সমাপ্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটিমাত্র লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে। সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা মোটামুটি সবাই কম বেশি অবগত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন বলেন তো দেখি। জি মাশাআল্লাহ, দেখেন এই এলাকার সবাই জানেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক এই কথাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানুষ এবং জিন এই দুই মখলুককে সৃষ্টি করেছি, إِلَّا لِيَعْبُدُونَ একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এবং আমাদের আয়ত্তাধীনে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন এই সব কিছুই মূলত একটিমাত্র উদ্দেশ্যেই, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যে শরীরটা দিয়েছেন এই শরীরটা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যে ব্রেনটা দিয়েছেন এই ব্রেনটা আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই দিয়েছেন। আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কালব দিয়েছেন, এই কালবটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই দিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কিছু সম্পদের সাময়িক মালিকানা দান করেন, এই সম্পদটাও আল্লাহ পাক দান করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আমাদের অধীনে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবার দান করেন, স্ত্রী ছেলে মেয়ে এদেরকে নিয়ে একটা পরিবার গঠন হয় সাময়িকভাবে কিছুদিনের জন্য। এই পরিবারটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধীনে দেন আল্লাহর ইবাদতের জন্য। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেককে সমাজের দেশের বিভিন্ন জায়গার সাময়িক কিছু দায়িত্ব দিয়ে থাকেন, এটাও দিয়ে থাকেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। অর্থাৎ একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করেন এই সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস আমাদের শরীরের মধ্যে দান করেছেন যেটার নাম হলো কালব। এরকম একটা জিনিস আছে না আপনাদের শরীরে? আছে, সবার শরীরের ভিতরেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, ইন্না ফিল জাসাদে মুদগা, সবার শরীরের মধ্যে জাসাদের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এটা যদি ঠিক থাকে, এটা যদি বিশুদ্ধ থাকে, এটা যদি নির্ভেজাল থাকে, তাহলে তার পুরো শরীরটা সুস্থ থাকে, পুরো শরীর ঠিক থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এটা নষ্ট হয়ে যায়, এটার ভিতরে যখন গণ্ডগোল দেখা দেয়, তখন তার পুরো শরীরের ভিতরে গণ্ডগোল দেখা দেয়। আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো জেনে রাখো সেটার নাম হলো কালব, সেটার নাম হলো কালব। এটা এত গুরুত্বপূর্ণ শরীরের একটা অংশ, আল্লাহ রাব্বুল আলামিন এই কালবটার দিকে লক্ষ্য রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সূরতের দিকে তাকান না, তোমাদের চেহারা কার কত বেশি সুন্দর, কারটা কালো, কে মোটা, কে চিকন, কে লম্বা, কে খাটো, এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, কার কত সম্পদ আছে সেই সম্পদের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকান না, আল্লাহ পাক এগুলার দিকেও লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে আর তোমাদের আমলের দিকে লক্ষ্য করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা বান্দির কালবের দিকে খেয়াল রাখেন, কালবের দিকে দৃষ্টি দেন। এজন্য আল্লাহর ইবাদতগুলোর অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদত কালবের দ্বারা হয়, অনেকগুলো ইবাদত আছে যেগুলোর মাধ্যম হলো কালব। এরকম দুই একটা ইবাদতের নাম বলেন তো দেখি, কালবের মাধ্যমে কি কি আল্লাহর ইবাদত হয়? জি, আল্লাহর জিকির, জি, আর ঈমান, ঈমানটা কালবি ইবাদত, ঈমানটা কালবের ইবাদত, কালবের মাধ্যমে ঈমান, ঈমানের মহল কালব অন্তরে থাকে। তারপরে নিয়াত, নিয়াত কি অন্তরে হয় না মুখে হয়? অন্তরে, নিয়াতের জায়গাও কালব। আপনারা আজকে ওয়াজ মাহফিলে আসছেন, এই যে চারি তালুক মোল্লা বাড়ি এখানে আজকে মাহফিলে আসছেন, নিয়ত করে আসছেন না পড়ে আসছেন? জি, কিভাবে পড়ে আসছেন বলেন দেখি, কিভাবে নিয়ত করছেন? নাওয়াই তোয়ান আজহাবা ইলাল মাহফিল ফি চারি তালুক, কিভাবে নিয়ত করে আসছেন না তো কেমনে করছেন? নিয়তটা করতে হয় অন্তরে, নিয়তের জায়গা হলো অন্তরে মুখে কিছু করা লাগে না, মুখে শুধু হজ এবং উমরার নিয়ত, হজ এবং উমরার নিয়তটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরেও করেছেন মুখেও করেছেন। এর বাহিরে যত নিয়ত আছে এগুলো করতে হয়, এগুলো পড়া লাগে না, এগুলো মুখে দরকার নেই। তাহলে যে নিয়ত এটাও অন্তরের ইবাদত, কালবের ইবাদত। তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, নির্ভর করা, এই ইবাদতটাও কালবের ইবাদত। আরেকটা গুরুত্বপূর্ণ কালবের ইবাদত আছে যেটার নাম হলো তাকওয়া, যেটার নাম হলো, বলেন দেখি এটার নাম কি? তাকওয়া। আজকে অল্প সময়ের ভিতরে আমরা এই কালবের ইবাদতটা সম্পর্কে একটু কথা বলবো। এই ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আল্লাহর ইবাদত, এটার নাম কি বলছি? তাকওয়া। তাকওয়া আমরা সকলেই নাম শুনছি, সকলেই মোটামুটি জানি বুঝি তাকওয়াটা কি জিনিস। এই জানা জিনিসটাই, বোঝা জিনিসটাই আমরা আরেকবার একটু আলোচনা করব। কয়েকটা জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করবো। একটা হলো তাকওয়াটা কি, তাকওয়া কাকে বলে, এই ইবাদতটা কি রকম। দ্বিতীয় হলো এই তাকওয়ার গুরুত্ব কতটুকু, প্রয়োজনীয়তা কতটুকু, কেন তাকওয়া দরকার। তৃতীয় হলো তাকওয়াটা অর্জন করব কিভাবে, তাকওয়া লাভ করা যায় কিভাবে, এটা অর্জনের মাধ্যমটা কি, তরিকাটা কি, সিস্টেমটা কি। এই তিনটা জিনিস আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা তাকওয়া কি, তাকওয়া কি জিনিস। তাকওয়া হলো বেকায়াতুন থেকে, বেকায়াতুন মানে সাবধান থাকা, রক্ষা করা, ভয় করা, এগুলা বুঝাইতে আরবিতে এই বেকায়া শব্দটি ব্যবহার করা হয়। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নার গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নামকরণ করেছেন আল্লাহ পাক, তাকওয়া। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসিরে তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন যে তাকওয়াটা হলো এমন এক জিনিস, এমন এক যোগ্যতা। তাকওয়াটা একটা যোগ্যতার নাম, হিয়া সলাহিয়া, এটা একটা যোগ্যতার নাম, যেই যোগ্যতার দ্বারা মা তায়াসসারা ফি তাআতিল্লাহ ওয়া ইজতিনাবি আন-নাওয়াহি, এমন একটা যোগ্যতা তার শরীরের ভিতরে, মনের ভিতরে তৈরি হয়ে যায় যেই যোগ্যতাটার কারণে তার জন্য আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, বিরত থাকা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জিনিসটার নাম হলো তাকওয়া। তাহলে দুইটা জিনিস বলছে, তাকওয়াটা হলো এমন একটা যোগ্যতার নাম, এমন একটা বিষয়ের নাম, যেই যোগ্যতাটা অর্জন হলে, যেই জিনিসটা তার ভিতরে আসলে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মেনে চলাটা সহজ হয়ে যায়, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে, হারাম থেকে দূরে থাকা, বিরত থাকা তার জন্য সহজ হয়ে যায়, এই জিনিসটার নাম তাকওয়া। যেমন দেখবেন আল্লাহর অনেক বান্দা বান্দা আছেন, নামাজ পড়াটা তার কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন, এরকম বান্দা আছে না? দেখবেন যে তাকে দিয়ে সারাদিন কাজ করান, সে করতে রাজি আছে, যত পরিশ্রমের কাজ দেন সব করব। কিন্তু যখন বলবেন যে ভাই নামাজের আজান দিছে মসজিদে চলেন, বলবে যে ভাই আমার লুঙ্গিটা পাক নাই, ফ্যানটা পাক নাই, ফ্যান না পাক, সারা জীবনে আর পাক হয় না। যারা নামাজ পড়ে না ওদের জীবনে কোনোদিন লুঙ্গি প্যান্ট পায়জামা এগুলো পাক হয় না, সবসময় না পাক। মানে আপনার শেষ পর্যন্ত লাস্টে যদি টিকতে না পারে আপনার ধরায়, লাস্ট বক্তব্য হলো ভাই ফ্যান ঠিক নেই, লুঙ্গি ঠিক নেই, এর আগে বলবো দোয়া করেন ইনশাআল্লাহ, ভাই নামাজ পড়তে আসেন দোয়া করেন ইনশাআল্লাহ। মানে আল্লাহ চাইলে কোনোদিন পড়বো, এখন আল্লাহ চাইতেছে না, এই জন্য পড়তেছি না ইনশাআল্লাহ। মানে যদি আল্লাহ চায় কোনোদিন পড়বে, তা আল্লাহ এখন চাইতেছে না, এই জন্য সে পড়তেছে না, তার কোনো দোষ নাই। সে নিজে এরকম দাবি করতেছে যে আমার কোনো দোষ নাই, আমি যে নামাজ পড়তেছি না এটা আল্লাহ চাইতেছে না, ইনশাআল্লাহ পড়বো, মানে আল্লাহ যেদিন চাইবো সেদিন আমি পড়বো। তাহলে এই যে লোকটার কাছে দেখবেন যত কঠিন কাজ, সারা রাত ঘুম না যায় কাজ করতে বলেন করতে রাজি আছে, দিনে কঠোর পরিশ্রম করতে রাজি আছে, কিন্তু 10 মিনিট 5 মিনিট 15 মিনিটের জন্য নামাজের জন্য বলবেন, এটা তার কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন। এই কাঠিন্যতার কারণ কি বলেন দেখি? তার ভিতরে তাকওয়া নেই। তাকওয়া থাকলে এই নামাজটা তার জন্য সহজ হয়ে যায়। এমন এক যোগ্যতার নাম যেই যোগ্যতার কারণে সে নামাজ না পড়লে তার শরীর ছটপট করতে থাকে, নামাজটা পড়লে তার শরীর শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। দেখবেন যারা নামাজি, জোহরের আজান দিয়ে দিছে, আসরের আজান দিয়ে দিছে, মাগরিবের আজান দিয়ে দিছে, আশার আজান দিয়ে দিছে, আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দার ভিতরে, আল্লাহর বান্দির ভিতরে এমন এক জ্বালা পড়া শুরু হয়ে গেছে, কতক্ষণে সলাটটা শেষ করবে, কতক্ষণে সলাটটা শেষ করবে। সলাটটা শেষ করার পরে মনের ভিতরে এমন এক অনাবিল আনন্দ এসে যায় যে আনন্দের কথা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো সম্ভব না। সুবহানাল্লাহ, হয় না আপনাদের যারা নামাজি? এই যে আনন্দটা, এটা খুশিটা, এই যে সলাত আদায় করাটা সহজ হয়ে গেল, এটা কিসের কারণে? তাকওয়ার কারণে। আল্লাহর অনেক বান্দা বান্দি আছেন, দুনিয়ার অনেক আমল করা তার জন্য সহজ, কিন্তু দাঁড়ি রাখাটা তার জন্য দুনিয়ার সবচেয়ে কঠিন। যত বলবেন ভাই দোয়া করেন, আপনার বাবিয়ে পারমিশন দে না, কিছু ভাই আছে কয় বাবি পারমিশন দে না, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহর হুকুম পালনে বাবির অনুমতি লাগবে। যদি কেউ জিজ্ঞেস করে আমি নামাজ পড়বো কিনা, বাবি রেজা জিজ্ঞেস করে যে নামাজ পড়বো কিনা, তুমি কি বলো? তার ইমান থাকবো? আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করবে, এই ক্ষেত্রে যদি স্ত্রীর পারমিশন লয়, ইমান থাকবে না। দেখবেন আল্লাহর বান্দার কাছে সব সহজ, কিন্তু দাঁড়িয়ে রাখাটা খুব কঠিন, এটা সম্ভব না, তার ভিতরে তাকওয়া ঢুকে নাই, আল্লাহর ভয় ঢুকে নাই। তাকওয়া ঢুকলে তার জন্য এটা সহজ হয়ে যেত। কে কি মনে করে আমার কি, কারণ আমার কবরে কি সে যাবে? একজন বলতে পারে মিয়া দাঁড়িয়ে রাখে দিছ, স্মার্ট লাগে না, তোমার কেমন কেমন দেখা যায়, তো দেখা গেলে কি হয়েছে? যার ভিতরে তাকওয়া আছে তার জন্য এটা সহজ হয়ে গেছে। আল্লাহর কিছু বান্দা আছে নামাজও পড়ে, রোজাও রাখে, ইবাদত বন্দেগিও করে, আবার যখন দেখবেন রাস্তা দিয়ে প্যান্ট পরে হাঁটে, টাকনুর নিচে প্যান্ট পরে হাঁটে, তার কাছে সবচেয়ে কঠিন টাকনুর উপরে প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটা। কারণ মানুষ দেখলে বলবে মিয়া তুমি এরকম হয়েছ কেন, একটু স্মার্ট নাই, কিছু নাই, কি অবস্থা, একবার পাগলের মতো হাঁটতেছে, পায়জামাটা কোথায় তুলছে, প্যান্ট একটা কোথায় তুলছে, খারাপ মনে করতে পারে, বিভিন্ন জন বিভিন্ন কিছু বলতে পারে। তাকওয়া থাকলে কে কি বলতেছে এগুলো সরে যেত, কিন্তু তাকওয়া না থাকার কারণে এটা তার কাছে সবচেয়ে কঠিন। অনেক মা বোন আছেন 5 ওয়াক্ত সলাত আদায় করেন, রমজান মাসে সিয়াম পালন করেন, কত ইবাদত বন্দেগী করেন, কিন্তু পর্দা করে না, হেজাব পালন করে না, তার কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন পর্দা করা, বোরকা গায়ে দেওয়া, পর্দা করা, এটা ওই মায়ের কাছে ওই বোনের কাছে অনেক কঠিন, পারে না। কেন পারে না? আল্লাহর এই বান্দির ভিতরে এখনো তাকওয়া ঢুকে নাই, তাকওয়া আসে নাই। অনেক আল্লাহর বান্দা আছে সব কিছু ছাড়তে পারে, ধূমপান ছাড়তে পারে না, এরকম আছে নেই আপনাদের এদিকে নাই মনে হয়, নামাজও পড়ে, রোজাও রাখে, অনেক আল্লাহর ইবাদত বন্দেগী করে, আবার ধূমপানও করে, আছে না, আবার সাদা পাতা খায়, তামাক খায়, এরকমও আছে না, এগুলো ছাড়তে পারে না। কারণ কি? আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া ঢুকে নেই, আল্লাহর ভয় ঢুকে নাই, এই জন্য এটা ছাড়া তার জন্য কঠিন হয়ে গেছে। আল্লাহর অনেক বান্দা আছেন মদ পান করেন, মদ পান ছাড়তে পারে না, জুয়া খেলা ছাড়তে পারে না, তাস খেলা ছাড়তে পারে না, অনেক ধরনের বদভ্যাস আছে, এগুলো ছাড়তে পারে না, এগুলো ছাড়া তার কাছে অনেক কঠিন। এত কাঠিন্যের কারণ কি? তার ভিতরে তাকওয়া ঢুকে নেই, তাকওয়া আসে নেই। তাকওয়া এমন এক জিনিস, এটা আসলে আল্লাহর হুকুম পালন করা সহজ হয়ে যায়। তখন সে আল্লাহকে ছাড়া আশেপাশের কে কি বলতেছে এগুলো ভয় পায় না। কে কে বললে আমার কি হয়েছে, আমার কবরে তো সে যাবে না, আমার হাসরে তো সে যাবে না, কিয়ামতের ময়দানে তো আমার হিসাবের সময় সে কিছু পাওয়া যাবে না তাকে খুঁজে। তো এখন সে বললে কি হয়েছে? দেখবেন অনেক বাড়িতে আছে মানুষ মারা গেছে, দশ দিন, চল্লিশ দিন, চার দিন মৃত্যুবার্ষিকী এগুলা পালন করতেছে। যদি বলি ভাই এগুলা করা যায় না, এগুলা ইসলামে নাই, ইসলামে নাই, ঠিক আছে ভালো করে জানি হুজুর, কিন্তু সমাজের লোকেরা আমারে কি বলবো, সমাজের দিকে তাকাই হইলো আমার এগুলা করা লাগে, তাহলে সমাজের ভয় তার ভিতরে ঢুকে গেছে। কেন ঢুকছে? তাকওয়া নেই। তাকওয়া থাকলে সমাজের ভয় ঢুকতো না, আল্লাহর ভয় ঢুকলে সমাজের ভয় ঢুকে না, অন্য কিছুর ভয় ঢুকে না, সব ভয় তার অন্তর থেকে চলে যায় যখন আল্লাহর ভয় কারো অন্তরে ঢুকে। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠান, কি ব্যাপার ভাই? আপনি না নামাজি মানুষ, আপনি না আহলুল হাদিস, আপনার বাড়িতে আবার গায়ে হলুদ? আশেপাশে সবাই করে, ছেলে মেয়েরা একটু খুব আবদার করতেছে, না করলে কেমনে হয়? বাস তাকওয়া ঢুকে নাই, আল্লাহর ভয় ঢুকে নাই, তার ভিতরে অন্য ভয় কাজ করতেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলাফায়ে রাশেদিন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই কোরআন আর হাদিসে বারবার যেখানে কোরআন তেলাওয়াত করি আল্লাহ পাক শুধু বারবার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাদিসের মধ্যে হাদিসের পাতা খুললে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ। তাকওয়ার এত গুরুত্ব কোরআন হাদিসে, ভাই আমাকে একটু শিখাই দাও, তুমি তো অনেক বড় আলেম, তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস, কে কার কাছে শিখতেছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশেদিন, শিখতেছে কার কাছে? একজন আলেমের কাছে। এজন্য যুগে যুগে আলেমদের পিছনে শাসকেরা ঘুরত, আলেমদের পিছনে কোটিপতিরা ঘুরত, বড় লোকেরা ঘুরত। যতদিন এই অবস্থা সমাজে ছিল ততদিন ওলামায়ে কেরামের মর্যাদা ছিল, কিন্তু যখন ওলামায়ে কেরাম শাসকের পিছে ঘোরা শুরু করছে, বড় লোকের পিছে ঘোরা শুরু করছে, যখন প্রভাবশালী লোকের পিছে ঘোরা শুরু করছে, তখন ওলামায়ে কেরামের মর্যাদা সমাজ থেকে উঠে গেছে। আল্লাহ পাক ওলামায়ে কেরামের সম্মান তুলে নিছেন, ওলামায়ে কেরাম নিজেদের সম্মান নিজেরা হারাইছে। আজকে ওয়াজ মাহফিলে দেখবেন বিশাল পোস্টার, তিন পাতা খালি বিশেষ মেহমান আর প্রধান মেহমানের নাম। ওয়াজ মাহফিলে, ওয়াজ মাহফিলে এত মেহমানের দরকার কি? পঞ্চাশ মেহমান, একশো জন মেহমান, ওয়াজ মাহফিলে মেহমান থাকবে শুধুমাত্র ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের বাহিরে প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ মেহমান, অমুক মেহমান, একশো জন, এত মেহমানের ওয়াজ মাহফিলে দরকার কি? এত মেহমান কি করবে? ওয়াজ মাহফিলে থাকবে শ্রোতা, কোরআন সুন্নার বয়ান হবে, শ্রোতা থাকবে হাজার হাজার। তার অর্থ হইল যে ওলামায়ে কেরামের সম্মান মর্যাদা আজকে উঠে গেছে সমাজ থেকে, কারণ ওলামায়ে কেরাম তাদের সম্মান আমাদের সম্মান আমরাই ধরে রাখতে পারি নাই। ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামদেরকে বলা হয় খবরদার, আপনারা কোনো রাজনৈতিক বিষয়ে কথাবার্তা বলবেন না। আমরাও বলি যে আলহামদুলিল্লাহ আমরা এখানে রাজনৈতিক কথাবার্তা বলতে আসি নাই, আমরা আসছি শুধু নিরেট আল্লাহর কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বলবো, কোরআন আর সুন্নার কথা বলবো। ঠিক আছে, কেউ এখানে রাজনৈতিক কথাবার্তা বলিয়েন না, কিন্তু দেখা যায় মেহমানেরা এসে অনর্গল রাজনীতি করে বেড়াচ্ছেন ওয়াজ মাহফিলে, কিন্তু বক্তাকে নিষেধ করে দেওয়া হয় খবরদার আপনারা বলবেন না। তা আমরাও বলবো না, আপনারা বলেন কেন? সবাই ওয়াজ মাহফিলকে রাজনীতি মুক্ত রাখেন, এটা কোরআন সুন্নার মাহফিল, কোরআন সুন্নার মধ্যে সীমাবদ্ধ রাখেন। আমি বলতেছিলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, আলেমের কাছে একজন বড় আলেম সাহাবীর কাছে জিজ্ঞাসা করতেছেন, ভাই আমার তাকওয়া শিখা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন এমন কোন রাস্তা দিয়ে অতিক্রম করেছেন যেই রাস্তাটার দুই দিক দিয়ে শুধু কাঁটা গাছ আর কাঁটা গাছ, এদিক থেকেও কাঁটা গাছ ঘিরে আছে, এদিক থেকেও কাঁটা গাছ ঘিরে আছে, এই কাঁটা গাছগুলোর মাঝখান দিয়ে আপনি রাস্তা অতিক্রম করতেছেন, আপনি আপনার গায়ে জুব্বা পরে হাঁটতেছেন আর জুব্বাকে এমন ভাবে ধরছেন যাতে কাঁটা গাছের সাথে আপনার জুব্বা ছিঁড়ে না যায়, আটকে না যায়, এদিকেও খেয়াল রাখতেছেন, এদিকেও খেয়াল রাখতেছেন, এমন ভাবে সতর্কতার সাথে সাবধানতার সাথে এই যে রাস্তা অতিক্রম করা, এইটার নাম হলো কোরআন সুন্নার তাকওয়া, এটার নাম তাকওয়া। আপনি আল্লাহর জমিনে চলবেন, আপনার ডানে অসংখ্য শেরেক থাকবে, বামে অসংখ্য শেরেক থাকবে, আপনার সামনে অনেক বেদাত থাকবে, পিছনে অনেক বেদাত থাকবে, চারিদিকে হারাম আর হারাম, হারাম আর হারামের জয়গান থাকবে, কিন্তু আপনি থাকবেন ওই সমাজের ভিতরে, কিন্তু কোনো কিছু আপনার গায়ের সাথে স্পর্শ করবে না, এটার নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আইহাল মুদাসসির কুম ফাআনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির। ইয়া আইহাল মুদাসসির, হে কম্বল গায়ে দেওয়া, কম্বল মুড়ি দিয়ে বসে থাকা মানুষটা, যে লোক কম্বল গায়ে দিয়ে শুয়ে গেছেন, আপনি জিব্রিল আলাইহিসসালামকে দেখে ভয় পেয়ে গেছেন, বাড়িতে এসে আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আপনাকে নবী বানাই নাই, কুম, আপনি কম্বল ফেলে দিয়ে লাফ মেরে উঠে যান ঘুমের থেকে, ফাআনজির, চারিদিকে অসংখ্য শিরিকের সমাজ, ফাআনজিরানি শিরকে, আপনি দুনিয়ার মানুষকে শিরিক থেকে সতর্ক করতে থাকেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তাওহীদের দাওয়াতের মাধ্যমে আপনার রবের শ্রেষ্ঠত্ব দুনিয়াবাসীর সামনে আপনি তুলে ধরেন, দুনিয়াবাসীর সামনে আপনার রবের তাওহীদ, রবের একত্ববাদের দাওয়াত দেন। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আর খেয়াল রাখবেন আপনার কাপড় চোপড় গুলো যেন পবিত্র থাকে। এখন তাওহীদের দাওয়াত দিবেন, শিরকের ব্যাপারে সতর্ক করবেন, এর সাথে কাপড় চোপড়ের সম্পর্ক কি? আল্লাহর নবীকে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি দাওয়াত দিতে গিয়ে খেয়াল রাখবেন আপনার কাপড়টা যেন পবিত্র থাকে। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লামের কাপড় নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিচ্ছেন, আপনি যেই সমাজে দাওয়াত দিতে যাবেন তাওহীদের দাওয়াত, যেই সমাজের মানুষগুলাকে শিরক থেকে আপনি সতর্ক করবেন, এই সমাজটা চারিদিকে শিরকের ময়লা, শিরকের ময়লা, শিরকের ময়লা, আপনি চলতে হবে ওই শিরকের সমাজে, দাওয়াত দিতে হবে শিরকের সমাজে, আপনি সবসময় সতর্ক থাকবেন শিরকের ময়লা যেন আপনার গায়ে না লাগে, থাকবেন শিরকের সমাজে, দাওয়াত দিবেন শিরকের সমাজে, কিন্তু শিরক যেন আপনার মধ্যে না ঢুকে। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়টাকে পবিত্র রাখবেন, মানে আপনার কাপড়ে যাতে শিরকের ময়লা, শিরকের আবর্জনা এগুলো না ঢুকে। এই যে শিরক থেকে মুক্ত থাকার জন্য যে যোগ্যতাটা, এটার নাম তাকওয়া। চারিদিকে শিরক, কিন্তু আমার গায়ে শিরক লাগবে না, আমি শিরকের বিরুদ্ধে অবস্থান নিব, আমি শিরক মুক্ত তাওহীদি ইমানের দাওয়াত দেব, এটার নাম তাকওয়া। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী ছিলেন, যার উপাধি হলো শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি। একদিন মুশরিকেরা এসে, তিনজন বড় বড় কবি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিতা দিয়ে গালিগালা শুরু করে দিল। আল্লাহ পাক বলেন, ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা ইয়ামবাগিলা, আমি আমার নবীরে কবিতা শিখাই নাই, আমার নবীর জন্য কবিতা সমীচীন নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ দিয়ে কবিতা বের করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতাগুলো শুনে খুবই মর্মাহত হইলেন, খুব ব্যথা পাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াই বললেন, তোমাদের মধ্যে কে আছে আমার সাহাবীদের মধ্যে? মাইয়ান সুরুহু বি আসলিহাতিহিম ওয়া মাইয়ান সুরুহু বি আলসিনাতিহিম, তোমাদের মধ্যে কে এমন আছে আমাকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে অস্ত্রের মাধ্যমে সহযোগিতা করার অনেক সাহাবী আছে? আজকে আমি খুঁজতেছি আমার এমন কোন সাহাবী আছে যেই সাহাবি কবিতার মাধ্যমে জবান দিয়ে আমাকে সাহায্য করবে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে দাঁড়াই গেলেন, দাঁড়াই বলেন, আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাসান ইবনে সাবিত এটার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন হাসান ইবনে সাবিত কবি, তবে এত বড় মানের কবি না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কিছু কবিতা বলেন, কিছু কবিতা লেখেন, কিন্তু ওই কাফেররা, ওই মুশরিকেরা যেই মানের যত বড় কবি, হাসান ইবনে সাবিত এত বড় কবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, উহজু কুরাইশান ওয়াল্লাহু ইউয়াইদুকা বিরুহিল কুদুস, বললেন, তুমি কুরাইশদেরকে আমার পক্ষ থেকে কবিতা দিয়ে জবাব দিয়ে দাও। আর আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন হাসান ইবনে সাবিতকে আপনি জিবরিল আলাইহিস সালামকে দিয়ে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি জিবরিল দিয়ে হাসান ইবনে সাবিতকে সহযোগিতা করেন, সাহায্য করেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলা শুরু করবেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও হাসান ইবনে সাবিত, তোমার এত বলি দিলাম, উহুজু কোরাইশান, কোরাইশদেরকে তুমি ব্যঙ্গ বিদ্রুপ করো কবিতার মাধ্যমে, কিন্তু কাইফা তাহজু কোরাইশান ওয়া আনা মিনহুম, কোরাইশদেরকে কেমনে করবা, আমি নবীও তো কোরাইশ। তুমি যখন কোরাইশদেরকে গালিগালাজ করবা, ব্যঙ্গ বিদ্রুপ করবা, ঠাট্টা করবা, তা আমিও তো কোরাইশ, তা আমারে বাদ দিবা কেমনে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আসুল্লুকা মিনহুম কামা তুসাল্লুশ্শারাতু মিনাল আজিন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জীবনে এরকম দেখেন নাই, আটার খামির মাখা হয়েছে, ওই আটার খামিরের ভিতরে একটা চুল, আটার খামিরের মধ্যে একটা চুল পড়ে আছে, এই চুলটাকে যেমন টান দিয়ে আটার ভিতর থেকে বের করা সহজ, আমি মক্কার মুশরিকদেরকে কুফফারদেরকে লক্ষ্য করে কবিতা লিখব, কিন্তু সেখান থেকে ওই চুলটা টেনে বের করার মতো আমি আপনাকে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, আমি কঠিন কঠিন কবিতা লিখব, কিন্তু এটার ভিতরে আপনি পড়বেন না, আপনাকে আমি এখান থেকে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, এই আটার খামিরের ভিতরের থেকে চুলটা বের করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম হলো তাকওয়া। এই পদ্ধতির নাম কি? তাকওয়া। আপনি একটা শিরিকের সমাজে থাকবেন, কুফরের সমাজে থাকবেন, বেদাতের সমাজে থাকবেন, আপনার চারিদিকে বেদাত সয়লাব, আপনার চারিদিকে মদ আর মদ, মাদকাসক্ত মানুষ শুধু ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে চারিদিকে, কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনি এটা থেকে মুক্ত। এই এই জিনিসটার নাম হলো কি? তাকওয়া। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবার তো আমরা বুঝছি মোটামুটি তাকওয়াটা কি জিনিস। এবার আসি আমরা তাকওয়ার গুরুত্বটা কি, তাকওয়া দরকার কেন? এক নম্বরে তাকওয়া দরকার, জান্নাত পাইতে হলে তাকওয়া লাগবে, জান্নাত পাইতে হলে তাকওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে প্রতিযোগিতা শুরু করো। এমন এক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়ে রেখেছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থটা আসমান জমিনের মতো। সুবহানাল্লাহ, দৈর্ঘ্যের কথা আল্লাহ বলেন নাই, কারণ দৈর্ঘ্য এত লম্বা যে প্রস্থের কথা শুনলে দৈর্ঘ্যের অনুমান করা যায়। প্রস্থই যদি হয় আসমান জমিনের মতো, তাহলে এটা দৈর্ঘ্য কত লম্বা? দৈর্ঘ্যের বর্ণনা তোমাদের সামনে আর দেওয়া দরকার নেই। আল্লাহ পাক বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই জান্নাতটা বানিয়ে রেখেছি তাকওয়াবান মানুষের জন্য, মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। তাহলে জান্নাতে ঢুকতে হলে কি লাগবে? তাকওয়া লাগবে। কোরআনে কারীম থেকে হেদায়েত পাইতে হলে তাকওয়া লাগবে। কোরআনওয়ালা জাতি কোরআন আছে তাদের কাছে, কিন্তু কোরআনের হেদায়েত নাই। কোরআনের হেদায়েত পাইতে হলে তাকওয়া লাগবে, তাকওয়া ছাড়া কোরআনের হেদায়েত পাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বান্দারে, এই কোরআন এমন এক কোরআন নাজিল করলাম যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল ত্রুটি নাই, দোষ নাই, সবকিছু থেকে মুক্ত। তবে হুদাল্লিল মুত্তাকিন, এটা সবাইকে রাস্তা দেখাবে না, শুধু মুত্তাকিন তাকওয়াবান মানুষকে এটা রাস্তা দেখায়। সুবহানাল্লাহ, তাহলে কোরআন পড়বেন, কোরআন থেকে হেদায়েত পাবেন না। এরকম কত মানুষ দুনিয়াতে ছিল কোরআন পড়ছে হেদায়েত পায়নি। অনেকে দেখবেন বছরকে বছর কোরআনে কারিম পড়ায়, কোরআনের তাফসির পড়ায়, তারপরেও কোরআনের হেদায়েত পায় নাই, এরকম মানুষও আছে, আছে না? কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআনের টিচার, কিন্তু হেদায়েত পায় না। তার কারণ তার ভিতরে তাকওয়া নাই। কোরআন থেকে হেদায়েত পেতে হলে গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন আল্লাহ পাক, হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া থাকতে হবে। তাকওয়া না থাকলে কোরআনের হেদায়েত পাওয়া যাবে না। তাকওয়ার ভিত্তিতে, তাকওয়া যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জমিনে অসংখ্য উপায় বের করে দেন। তাকওয়ার কারণে কোনো ব্যক্তি যদি চাকরি ছেড়ে দেয়, তাকওয়ার কারণে কোনো ব্যক্তি যদি হারাম ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয়, তাকওয়ার কারণে যদি কোনো ব্যক্তি বিভিন্ন রকমের হারাম উপার্জন থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আল্লাহ পাক তার জন্য সুন্দর সুন্দর রিজিকের উপায় বের করে দিবেন। সুবহানাল্লাহ, সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া থাকবে, ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য কত সুন্দর সুন্দর রাস্তা বের করে দিব। ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াতাসিব, এমন এমন জায়গা থেকে রিজিক বের করে দিব যেই জায়গা থেকে সে রিজিকের কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ, আজকে দেখবেন অনেক যুবক চিন্তা করে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিলে মনে হয় আর জীবনে চাকরি পাবো না, শুধু ব্যাংকের চাকরিটা যদি ছেড়ে দিই, অথবা শুধু ব্যাংকের চাকরি যদি না করি তাহলে মনে হয় না খেয়ে মারা যাইতে হইব। রিজিকের দায়িত্ব নিজের হাতে নিছে, আল্লাহর হাতে দেয় নাই। মনে করতেছে হারাম চাকরিটা না করলে চাকরি হবে না। দোকান দিছে বাড়ির পাশে, সিগারেট বিক্রি করা হারাম, সিগারেট খাওয়া যেমন হারাম বিক্রি করাও হারাম। কয় হুজুর সিগারেট না বিক্রি করলে দোকান এতে চলবে না, ব্যবসা কর্ম কি? সিগারেটের কারণে কাস্টমার আসে, সিগারেট নাই কাস্টমার নাই, এই জন্য কয় হুজুর বিক্রি করি, তাকওয়া নাই। যদি ওই সিগারেট বন্ধ করে ব্যবসা করে, হারাম জিনিস বাদ দিয়ে হালাল জিনিসের ব্যবসা করে, আল্লাহর ওয়াদা, ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এক ভাই সেলুনের দোকান দিছে, বলে যে হুজুর দাড়ি কাটা হারাম এটা তো জানি, কিন্তু দাড়ি কাটা বন্ধ করলে চুল কাটার জন্য কয়জন আসবো, আমার ব্যবসায় তো চলবে না। হারাম না করলে আমার এখানে তো হালালের জন্য কয়জন আসবে? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, এই জন্য যত ইনকাম করুক আল্লাহ বরকত দিবে না, পরিতৃপ্ত থাকতে পারবে না, শান্তি পাবে না সমাজে, তার ভিতর থেকে তাকওয়া উঠে গেছে। অনেক মসজিদের ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেবরা বলেন, কয় হুজুর বেদাত না করলে আমরা ইনকাম করবো কি দিয়ে? মিলাদে যদি বন্ধ হয়ে যায়, খতমে যদি বন্ধ হয়ে যায়, এগুলার দ্বারা আমরা কিছু সমাজে ইনকাম করি, এগুলা না হইলে তো আমাদের রিজিকের দরজায় বন্ধ হয়ে যায়, বেদাতের মধ্যে আমাদের রিজিক, তাকওয়া নাই। একটু আগে বলছি কোরআন পড়ায়, কোরআন পড়ে কিন্তু কোরআনের হেদায়েত নেই, কারণ কি? হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া না থাকলে কোরআন পড়াইলে, কোরআন পড়লেও হেদায়েত পাওয়া যাবে না। কোরআন পড়ে, কোরআন পড়ায়, আবার কোরআন দিয়ে তাবিজের ব্যবসাও করে, আছে না? কোরআন পড়ে, কোরআন পড়ায়, তাফসির পড়ায়, হাদিস পড়ায়, আবার তাবিজের ব্যবসাও করে। তাহলে কোরআন পড়ছে, কোরআন পড়াইছে, কিন্তু হেদায়েত পায় নাই কোরআন থেকে, কোরআন থেকে হেদায়েত পাওয়া যায় না, কারণ তাকওয়া নাই। তার চিন্তাধারা ঢুকে আছে যে বেদাতের মধ্যে আল্লাহ আমার রিজিক রেখেছে। আল্লাহর কসম, আমার সম্মানিত ইমাম সাহেব ভাইরা, যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তাকওয়া অবলম্বন করি, আল্লাহকে ভয় করি, বেদাত ছেড়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের দরজার প্রশস্ততা খুলে দিবেন। সুবহানাল্লাহ, কত দরজা আল্লাহ বের করে দিবেন আমি কল্পনাই করতে পারবো না, এটা আল্লাহর ওয়াদা, দেখেন না তাও ছেড়ে দিয়ে আল্লাহ পাক আপনার তখন রিজিকের মধ্যে আল্লাহ এত বরকত দিয়ে দিবেন আপনার এত বেদাত করা লাগবে না। সব কিছুর মূলে আল্লাহ পাক ওয়াদা করেছেন, তাকওয়া যদি থাকে বান্দা, আমি তোমার জন্য বের হওয়ার সব রাস্তা বের করে দিব, তোমার চিন্তা করা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন, কোরআনে কারীমের তাকওয়ার চারটা আয়াত কারীমা তেলাওয়াত করতেন, যেগুলো এখন প্রায় উঠে গেছে, এখন দেখি যে ওলামায়ে কেরামরা অনেক কিছু পড়ে খুতবার শুরুতে, কিন্তু আয়াতগুলো তেলাওয়াত করে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা আয়াত তেলাওয়াত করে খুতবা দিতেন, ওয়াজ করেন, তারপর খুতবা দেন, যে কোনো ব্যাপারে কথা বলেন এই আয়াতগুলো তেলাওয়াত করতেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মত, হাক্কা তুকাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সব সময় এই আয়াত তেলাওয়াত করতেন। সূরা আন-নাসার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার সব মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। সূরা আল-আহজাবের 70-71, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا। ও ইমানদারেরা এত্তাকুল্লাহ এত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। আল্লাহর ওলি হইতে গেলে তাকওয়া লাগে, তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হইতে পারে না। যদি কেউ বিশ্বাস করে তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হইতে পারে, তার ঈমান নাই। সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আলা জেনে রাখো, শুনে নাও, বুঝে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, যারা হবে আল্লাহর আউলিয়া, আল্লাহর ওলি, যারা হবে আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। ভবিষ্যতে সব স্টেশনে যত বড় বড় বিপদ আছে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে যাদেরকে রেখে গেছে এদের জন্য তার কোনো চিন্তা পেরেশানি নাই। কারা আল্লাহর ওলি, আউলিয়াউল্লাহ কারা? পরের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা, আল্লাযীনা আমানু, যারা ইমানদার। কিরকম ইমানদার? শিরকওয়ালা ইমানদার, শিরক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, নেফাক মুক্ত, জাইগ মুক্ত, শাক মুক্ত, এরকম ইমানদার যারা। ওয়া কানু ইত্তাকুন, এবং যারা তাকওয়াবান, যারা তাকওয়াবান, যাদের ভিতরে তাকওয়া আছে। তাহলে আল্লাহর ওলি হইতে হলে দুটা জিনিস লাগে, একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া। ইমান আর তাকওয়া, এই দুটা জিনিস দিয়ে আল্লাহর ওলি হয়। ইমানে 50 নম্বর, তাকওয়ায় 50 নম্বর, 100 নম্বর। 100 নম্বরের মধ্যে আবার যে যত পাইতে পারেন সে তত বড় আল্লাহর ওলি। যদি 100 নম্বরের মধ্যে 60 নম্বর পাইছেন তাহলে আপনি 60% আল্লাহর ওলি। 100-র মধ্যে 80 পাইছেন, 80% আল্লাহর ওলি। 90 পাইছেন, 90% আল্লাহর ওলি। 99 পাইছেন, 99% আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কিন্তু যত ইমানদার আছে জমিনে সবাই আল্লাহর ওলি। আপনারা সবাই আল্লাহর ওলি তো নাকি? সকল ইমানদার আল্লাহর ওলি। ইমানদারের মধ্যে আবার কয়েকজন আল্লাহর ওলি, বাকিরা আল্লাহর ওলি না। এই ধারণা, এই কনসেপ্ট ভুল ধারণা। ভারতীয় উপমহাদেশের সিস্টেম হলো 10-15 জন 20 জন 100 জন আল্লাহর ওলি, বাকি সব আল্লাহর ওলির বাইরে। অথচ আল্লাহ পাক ঘোষণা দিছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন সমস্ত ইমানদারদের, সমস্ত মুমিনদের ওয়ালি, সব মুমিনের বন্ধু আল্লাহ। তাহলে আল্লাহ যদি মুমিনের বন্ধু হয় তো মুমিনেরা আল্লাহর কি বন্ধু? তাহলে সকল মুমিনই আল্লাহর ওলি। তবে এই দুই সাবজেক্টের নাম্বার যে যত বেশি পাবে সেই তত বড় আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুইটা গুণ, একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া। তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না, অসম্ভব। এজন্য কোন ল্যাংটা বাবা আল্লাহর ওলি হয়ে গেছে? বাংলাদেশে ল্যাংটা বাবা আল্লাহর ওলি হয় না? যদি কেউ বিশ্বাস করে ল্যাংটা বাবা আল্লাহর ওলি হয়েছে, ওই লোকের ইমান ভেঙে যাবে, ইমান চলে যাবে। ইমান নাই, কারণ তার ভিতরে তাকওয়া নাই, শরীয়ত নাই, দিন নাই, সুন্নত নাই, পরজ নাই, সে কেমনে আল্লাহর ওলি হয়? এজন্য আল্লাহর ওলি হওয়ার শর্ত কি? ইমান আর তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো আমলের মর্যাদা নিরূপণ হয়, আমলের সওয়াব নির্ধারণ হয় তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া যত বেশি তার আমলের ফজিলত পায় তত বেশি। একই আমল আমিও করছি, আপনিও করছেন, দুজনে কিন্তু সমান নম্বর পাব না। একজনে বেশি পাব, একজনে কম পাব। এই বেশি আর কম নির্ণয় হবে কিভাবে? তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া যত বেশি তার আমলের ফজিলত তত বেশি, যার তাকওয়া যত কম তার আমলের ফজিলত তত কম। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে বলছেন, লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কোরবানির গোশত যায় না, রক্ত যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। কার গরু কত বড়, টাকা কত বেশি, এটা মূল বিষয় নয়, আল্লাহর কাছে যায় কার তাকওয়াটা কত বড়, তাকওয়াটা কত বেশি। সুবহানাল্লাহ, একজন 100,000 টাকার গরু দিয়ে কোরবানি করছে, নামাজ পড়ে না। আরেকজনে 10,000 টাকার একটা ছাগল কোরবানি করছে, কিন্তু খুবই দিনদার, হালাল রিজিকের উপরে চলে, হারামের দ্বারে কাছেও যায় না। আল্লাহর এই বান্দার 10,000 টাকার কোরবানি 10 কোটি টাকার কোরবানির চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ এই লোকটার তাকওয়া বড় সুন্দর, তাকওয়া বড় মজবুত, আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া। একবার গরিব সাহাবীরা এক জায়গায় মিটিং এ বসছে, গরিব সাহাবীরা মিটিং এ বসে একজন আরেকজনকে কয়, ভাই আমাদের মধ্যে যে সকল ধনী ভাইয়েরা আছেন, ধনী সাহাবীরা আছেন, তারা তো ফজিলত বরকত সওয়াব সব তো তারা নিয়ে গেছে, আমরা তো কিছু নাই, সব হারাই ফেলছি। কেমনে হারাইছি? তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তারাও জিকির আজকার করে, আমরাও করি, সব তো একই, কিন্তু এক জায়গায় গেলে আমরা থামি যাই, ওই জায়গায় গেলে ওই ভাইয়েরা ইবাদতটা করে। যেমন তারা যাকাত দেয়, আমরা তো যাকাত দিতে পারি না, তারা সদাকা করে আল্লাহ রাস্তায়, আমরা তো টাকা নাই, সদাকা করতে পারি না, তারা হজ করে, তারা উমরা করে, তারা বড় বড় কোরবানি করে, আমরা তো এগুলো পারি না, তাহলে তো আমরা এই জায়গায় পিছিয়ে গেলাম, বাকি সব হয়তো সমান সমান, কিন্তু এই জায়গায় গেলে তো আমরা অনুপায়, টাকা নাই, আমরা এগুলো কেমনে করবো? চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, যাই আমাদের এই দুর্দশাটার কথা বলে আসি, বলে একটু গোপন কিছু আমল, বাতেনি কিছু আমল শিখে নেওয়া যায় কিনা দেখি। গরিব সাহাবীরা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী সাহাবীরা তো সকল উজরত সকল পুরস্কার নিয়ে গেল। আল্লাহ রাসূলকে এটা কেমন কথা, এটা তো শুনি নাই, নতুন কথা, বলো দেখি কেমনে নিয়ে গেছে। কয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও সালাত আদায় করি, ধনীরাও সালাত আদায় করে, আমরাও সিয়াম পালন করি, তারাও সিয়াম পালন করে, আমরাও যা যা করি তারাও সব করে, কিন্তু তারা এমন কিছু ইবাদত করে যেই ইবাদতগুলো আমরা করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ঠিক আছে, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে সাব্বাহা লিল্লাহি সালাসান ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা, 100তম বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গরিব সাহাবীরা কয়, শুনো খবরদার, এই কথাগুলো ধনী সাহাবীদের কাছে কোন অবস্থায় পৌঁছানো যাবে না, বাতেনি আমল পাই গেছে, এইটা গোপনে গোপনে খালি আমরা গরিব যারা আছি তারা আমল করব, কারণ তারা যদি এটাও শুনে যায় তাহলে তো আবার বরবাদ, কারণ এইটাই আমাদের বড় ফুজি, যে আমরা গোপনে গোপনে আমল করবো তাদের থেকে উপরে উঠে যাব। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথা কি জমিনে গোপন থাকে? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন লিউজহিরাহু আলা দীনি কুল্লি, এজহার করার জন্য, গোপন করার জন্য না। এখন আবার দলিরা শুনে গেছে, এখন দেখে কিরে মসজিদে আমরাও সুবহানাল্লাহ পড়তেছি, এরাও সুবহানাল্লাহ পড়ে, বরবাদ, আবার তো ফিসাই গেছে, আবার গেছে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনীরা তো সব নিয়ে গেল, সব নিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কি ব্যাপার, কয় 33 বার সুবহানাল্লাহর খবর তো তারাও পাই গেছে, আপনি যে আমাদেরকে শিখাইছিলেন এটা তো তারাও পাই গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট ফজল, বিরাট কারাম, বিরাট নিয়ামত। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে যা ইচ্ছা তাই দেন। সুবহানাল্লাহ। তুমি গরিব মানুষ, তুমিও 33 বার সুবহানাল্লাহ বলবা, আরেকজন ধনী মানুষ সেও 33 বার সুবহানাল্লাহ বলবো, তোমার 33 বার আর তার 33 বার আল্লাহর কাছে সমান না। সুবহানাল্লাহ। দুইজনে সুবহানাল্লাহ কইছো কিন্তু দুইজনের ফজিলত সমান না। ফজিলত নির্ভর করবে তাকওয়ার উপরে। একজন তাকওয়াবান ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আরেকজন তাকওয়াবিহীন ব্যক্তিও সুবহানাল্লাহ বলবে, দুইজনের ফজিলত দুইজনের সওয়াব সমান হবে না। সকল আমলের ফজিলত নির্ভর করে তাকওয়ার উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান নির্ভর করে তাকওয়ার উপরে। কার কত বেশি সম্মান আল্লাহর কাছে এটা নির্ধারিত হয় তাকওয়া দিয়ে, টাকা পয়সা দিয়ে, মান সম্মান দিয়ে, এলেম দিয়ে, জ্ঞান দিয়ে, সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান নির্ধারণ হয় না। এই জন্য সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই লোকটা আল্লাহর কাছে বেশি সম্মানিত যেই লোকটার তাকওয়া যত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। আরবের উপরে আজমের, অনারবের উপরে আরবের কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন মর্যাদা নাই। আমার সারা দুনিয়ার উম্মত সব সমান। অনেকে কয় সৌদি আরবে খারাপ হইতেছে, এই খারাপ হইতেছে, নিজের দেশের খবর নাই, সৌদি আরব নিয়ে মহাব্যস্ত আছে। এরকম কিছু মানুষ আছে, কয় সৌদি আরবে গানের অনুষ্ঠান হইতেছে, সৌদি আরবে এটা হইতেছে ওইটা, সব মানে সৌদি আরব নিয়ে তার চিন্তায় ঘুমাইতেছে না। কিন্তু তোমার দেশে কি হইতেছে, তোমার গড়ে কি হইতেছে, তোমার পরিবারে কি হইতেছে, তোমার সমাজে কি হইতেছে, এগুলা নিয়ে কোনো চিন্তা পেরেশানি নাই। নিজের ভিতরে তাকওয়ার খবর নাই, নিজের ভিতরে ইমানের খবর নাই, নিজের ভিতরে সুন্নতের খবর নাই, সৌদি আরব নিয়ে মহা চিন্তায় আছে। সৌদি আরব আর আমরা তো সমানই। সৌদি আরবের লোকের মর্যাদা কি আমাদের থেকে বেশি, অথবা আমাদের মর্যাদা কি সৌদি আরব থেকে বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে সব সমান। মর্যাদা বাড়ায় আর কমায় কিসে? তাকওয়া। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান, তিনি যদি তাকওয়াবান হন, সৌদি আরবের মুসলমান তিনি যদি তাকওয়াবিহীন হন, ওনার থেকে বাংলাদেশের মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সম্মান নির্ধারিত হবে আল্লাহর কাছে কি দিয়ে? তাকওয়া দিয়ে। আমার সম্মানিত ভাই বোনেরা, তাকওয়ার অনেক গুরুত্ব, সারা রাত বর্ণনা করলেও তাকওয়ার গুরুত্ব শেষ হবে না। সর্বশেষ আসি আমরা, তাকওয়া কেমনে অর্জন করবো, তাকওয়া অর্জনের মাধ্যমটা কি? যেহেতু তাকওয়ার মধ্যে আল্লাহ পাক জান্নাত রাখছেন, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম বানাইছেন, তাকওয়ার মধ্যে আল্লাহ পাক সম্মান রেখেছেন, কারামত রেখেছেন, তাকওয়ার দ্বারা আমলের মর্যাদা নিরূপণ হয়, তাকওয়াটা কেমনে অর্জন হয় এটা দরকার বেশি। এক নম্বর তাকওয়া অর্জনের মাধ্যম হলো তাওহীদুল ইবাদাহ। এক নম্বর তাকওয়া অর্জনের মাধ্যম কি? তাওহীদুল ইবাদাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তাওহীদ। আল্লাহর ইবাদতে যত বেশি তাওহীদ হবে তত বেশি তাকওয়া অর্জন হবে। যত বেশি তাকওয়া আপনি তাও ইবাদতের তাওহীদে আসবেন তত বেশি মুত্তাকিন হতে পারবেন। কিন্তু আমাদের দেশে দুঃখজনক, শেরেক করে ওরাই সমাজে বেশি মুত্তাকিন হিসেবে পরিচিত। কবরে সাজদা করে, মাজারে সাজদা করে, মাজারে মানত করে, কবরে মানত করে, অসংখ্য একটা দুইটা নয় অসংখ্য শেরেকে নিমজ্জিত, তারা আবার আমাদের সমাজে আল্লাহর ওলি নামে পরিচিত। শেরেক করে কিন্তু তাদেরকে সমাজের মানুষ মনে করে আল্লাহর ওলি, অথচ শেরেককারী কোনোদিন আল্লাহর ওলি হইতে এবাদতের তাওহীদ লাগবে, একত্ববাদ লাগবে এবাদতের মধ্যে। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক তাওহীদুল ইবাদার নির্দেশ দিয়েছেন, নির্দেশ দিয়ে শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষ শোনো, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। ইবাদত করবা কার? একমাত্র তোমাদের রবের। আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। একমাত্র যদি ইবাদত করো ওই আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে যদি তাওহীদ থাকে তাকওয়া আসবে। ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহফের 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত। আল্লাহ পাক বলছেন, আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা করলে বেশি বেশি আমল সালে করো, খবরদার আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। সেজদা করা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করে তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কি করল? শিরক করল। মান্নত আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যদি কেউ কোনো কবরবাসীর জন্য, কবরের জন্য, দরবারের জন্য, মাজারের জন্য মান্নত করলো, কি করলো? শিরক করলো। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো খাজা বাবার কাছে গিয়ে দোয়া করে ফেলল, কি হলো? শিরক করে ফেলল। এই শিরক করলে তাকওয়া থাকে না, কারণ আল্লাহকে যে ভয় করে, যার ভিতরে তাকওয়া থাকবে, সে জীবনেও কোনোদিন শিরক করতে পারবে না। এজন্য তাকওয়া অর্জন করতে হলে এক নম্বর লাগবে তাওহীদুল ইবাদাহ, দুই নম্বর যে জিনিসটি লাগবে সেটি হলো আল মুরাকাবা, মুরাকাবা লাগবে। মুরাকাবা মানে কি? মুরাকাবা বললে আমাদের দেশের মানুষ বুঝে ধ্যান করা। ধ্যান করা লাগবে মনে হয়, এই জন্য অনেকে ধ্যান করে বাংলাদেশে। এই ধ্যান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না, ইসলামের কোনো ইবাদত না, এটা গৌতম বুদ্ধের ইবাদত, এটা শ্রীকৃষ্ণের ইবাদত, এটা বিধর্মীদের অমুসলিমদের একটা ইবাদত হলো এই ধ্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এরকম ধ্যানে বসে বসে ইবাদত করেন নাই। কেউ কেউ বলে যে নবুয়তের আগে হেরা গুহার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করছেন, তো যদি করেনও এটা নবুয়তের আগে করছেন, নবুয়তের পরে না। নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি কয়দিন গেছেন ওখানে জাবাল নূরে ধ্যান করার জন্য? গেছেন সাহাবায়ে কেরাম কোনোদিন গেছেন? আহারে, আমার নবী এখানে ধ্যান করছিল, আমরা একটু এক ঘন্টা ধ্যান করে আসি, গেছিল সাহাবায়ে কেরাম? তাহলে কেউ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওখানে ধ্যান করতে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে কানা ইয়াতাহান্নাসু ফীহি, সেখানে গিয়েছিলেন এই কুফরি সমাজের, শিরকি সমাজের, এগুলো কেমনে দূর করা যায় এটা নিয়ে চিন্তা ফিকির করার জন্য, একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করার জন্য নীরবে বসে চিন্তা ভাবনা করছিলেন। সেখানে যে ধ্যানে বসে থাকার জন্য না, কিন্তু আজকে মুসলমান বানায় নিছে ধ্যান করা। মুরাকাবা মানে ধ্যান করা না, মুরাকাবা মানে আল্লাহর একটা সিফাত হলো রাকিব। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের উপরে রাকিব। রাকিব মানে পর্যবেক্ষণকারী, মহা পর্যবেক্ষণকারী। অর্থাৎ বান্দার জমিনে তুমি যাই করো, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, পর্যবেক্ষণ করেন। যখন কোনো জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, সিসি ক্যামেরা তো চিনেন, যখন কোনো জায়গায় লাগানো থাকে দেখবেন মানুষ সেখানে খুব সতর্কতার সাথে কথা বলে, সতর্কতার সাথে চলাফেরা করে, সতর্কতার সাথে কাজকর্ম করে। যখন টিভির ক্যামেরা সামনে আনি দেয় তখন কথা বলতে খুব সাবধানে বলে, সব কথা বলে না, অনেকে কথা বলতেও রাজি হয় না, কারণ ক্যামেরা রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন কোনো অপরাধ করার আগে সিসি ক্যামেরা সরাই ফেলায়, তারপরে সেখানে অপরাধ করে, এরকম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার মধ্যে আসমান জমিনের সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা লাগায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখতেছেন। কোন ব্যক্তির অন্তরে যদি এই চিন্তা চেতনা ঢুকে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর এই বান্দা তখন আল্লাহর কোন নাফরমানি করতে পারে না। গোশ খাইতেছে অফিসে, যদি চিন্তা থাকে আমাকে দুদকে দেখুক আর না দেখুক, পুলিশে দেখুক আর না দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখে যাচ্ছেন। এই লোক জীবনেও কোনোদিন ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, জেনা করতে পারে না, মদ খাইতে পারে না, কোনো অপরাধের সাথে এই লোক জড়িত হইতে পারে না। মোরাকাবা তৈরি করা, মোরাকাবা অর্থাৎ সবসময় এই দৃষ্টি, এই চিন্তা রাখা যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো, যদি তুমি না দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। কোন ব্যক্তি যদি সব সময় এই খেয়াল রাখে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এই ব্যক্তির দ্বারা কোনো গুনাহের কাজ হয় না, অপরাধ হয় না। এটা তাকওয়া অর্জনের দুই নম্বর মাধ্যম। তিন নম্বর মাধ্যম হলো আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। ইবাদতের ভিতরে মধ্যম পন্থা লাগবে, ভারসাম্য লাগবে। মুত্তাকিন হইতে হলে, তাকওয়া অর্জন করতে হলে ইবাদতে কি লাগবে? ভারসাম্য লাগবে, মধ্যম পন্থা লাগবে। আর মধ্যম পন্থাটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতটাই হলো মধ্যম পন্থা। প্রসিদ্ধ একটা হাদিস বুখারী মুসলিমের, তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এরপরে তারা একজন আরেকজনকে বলে, ফালাম্মা উখবিরুক আন্নাহা তাকাল্লুহা, বলতেছে আরে এটা তো কম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেশি ইবাদত করেন না, অল্প। আবার একজন আরেকজনের কয়, আইনা নাহনু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে মিয়া কোথায় আল্লাহ রসুল, কোথায় আমরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আমাদের কি এমন? আমরা এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত করলে হবে না, আরো বেশি করা লাগবে। তো কেমনে বেশি করবা? একজন বলতেছে, আমা ওয়াল্লাহি ইন্নি উসাল্লিল লাইলা আবাদা, আজকে থেকে সারা রাত খালি নামাজ পড়বো, একবারও রাত্রে ঘুমাবো না। খুব ভালো কাজ, সারা রাত নামাজ পড়বে, ঘুমাবো না। আরেকজন কয়, আল্লাহর কসম, আজকে থেকে যতদিন আল্লাহ বাসায় রাখে সারা জীবন খালি সিয়াম পালন করব, খালি রোজা রাখবো, খালি রোজা রেখে যাবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন কয়, আল্লাহর কসম, জীবনে কোনোদিন বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী থেকে দূরে থাকবো, কারণ বিয়ে শাদী করলে আল্লাহর ইবাদত করা যাবে না, দুনিয়াবি ঝামেলায় জড়িয়ে যাব, দুনিয়ার মোহ, দুনিয়া আমাকে গ্রাস করবে, বিয়ে শাদী ছাড়া খালি আল্লাহর ইবাদত করতে থাকবো। তিনও জনে কিন্তু খুব ভালো ভালো নিয়ত করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এই খবর গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে বললেন, আমা ওয়াল্লাহি এদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি, সবচেয়ে বড় মুত্তাকিন আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হইলাম ইমামুল মুত্তাকিন। কিন্তু আমি নবী, উসাল্লি ওয়া আরকুদু, রাতে আমি ঘুমাইও আবার নামাজও পড়ি, সারা রাত আমি নবী নামাজ পড়ি না। আমি নবী সিয়াম পালন করে আবার মাঝে মাঝে সিয়াম ছাড়িও দিই, আমি নবী বিয়ে শাদিও করেছি, ছেলে মেয়েও আছে, পরিবারও আছে, তারপরে নবুয়তের দায়িত্ব পালন করি, সুবহানাল্লাহ। এটাই হলো আমি নবীর সুন্নাহ। কোন ব্যক্তি যদি আমার থেকে বেশি বুঝে আমি নবীর সুন্নাহ থেকে আরো বেশি বেশি ইবাদত করতে চায়, সে লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে ইবাদতের ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে, ব্যালেন্স রক্ষা করতে হবে। এক জায়গায় 10 সাবজেক্টের মধ্যে 5 সাবজেক্টে 90 করি আর 5 সাবজেক্টে 20 করি, পাস না ফেল। 10 সাবজেক্টে 40 করি পাইছেন, পাস না ফেল। তাহলে 5টায় আপনার 90 পাওয়ার দরকার নাই, বাকি 5টা যে 20 পাইছে এগুলো আপনি 40 করে পাওয়ার চেষ্টা করেন। এটার নাম আল ওয়াসাতে গিয়া বলে এতে দাল, যাতে আমি সব সাবজেক্টে পাস করি। অনেক আল্লাহর বান্দা দেখবেন আজানের আগে মসজিদে দৌড় দিছে, নামাজি আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, নামাজের সাবজেক্টে 90 ভাই গেছে। দেখবেন রমজান মাস আসছে, খুব সুন্দরভাবে সিয়াম পালন করছে, সিয়ামের সাবজেক্টে 90 ভাই গেছে। হজে গেছে, সুন্দর করে হজ্জে বাইতুল্লাহ পালন করে আসছে, এখানে 90 ভাই গেছে। এখানে যখন কাজ কারবার শুরু করছে, সুদের লেনদেন শুরু করে দিছে, এখানে 0 ভাই গেছে। এই সাবজেক্টে কত বড় বড় দুটা 0। আবার দেখা গেছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, এখানে 0 ফাইরিছে। স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, এই সাবজেক্টে 0 ফাই বসিয়ে রয়েছে। এই লোক পাস না ফেল। দেখেন এত সুন্দর নামাজ পড়ছে, এত সুন্দর রোজা রাখছে, এত সুন্দর হজ করছে, সব ঠিক আছে, কিন্তু অনেক সাবজেক্টে 0 ফাই বসিয়ে রয়েছে, খবর নাই। এই জন্য আপনি এক সাবজেক্টে এত বেশি দরকার নাই। দেখবেন আমাদের দেশের লোকেরা আসলে কয় সৌদি আরবের ভাই দেখে আসছি, সৌদি আরবের মানুষ সুন্নত পড়ে না, কয় মসজিদে ফরজ হইলে দৌড় মারে, কয় না কয় মিয়া এই দেশের মানুষ সুন্নত পড়ে না, কয় খালি ফরজটা পড়ি দৌড় দি। আমি বলি ভাই যান ফরজ পড়ে চলে যায় আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ওই আল্লাহর বান্দা ফরজ পড়ে যায় শেরেক করে না, বেদাত করে না, আর তুমি ফরজও পড়ছো, সুন্নতও পড়ছো, নফলও পড়ছো, 1 ঘন্টা ধরে মসজিদে নামাজ পড়ছো, মসজিদ থেকে বাইর হই কবরের সামনে যাই একটা সেজদা দিয়ে দিছো, তো তোমার যা করছো সব 0 হয়ে গেছে। কিন্তু ওই লোক খালি ফরজ পড়ছে, তার ফরজটাই আছে, তার কোনো 0 হয়নি। এটা হলো ওয়াসাতিয়া ওয়ালা ইতাদাল, ইবাদতের ভারসাম্য লাগবে তাকওয়া অর্জন করতে হলে, না হয় 0 হয়ে বসে থাকবেন, পাশে করবেন না। কয়েক সাবজেক্টে খুব ভালো নাম্বার আর কয়েক সাবজেক্টে আপনি 0, সমান সমান 0 ফাই বসে রয়েছেন, ফেল, অ্যাপগ্রেড। এই জন্য আপনাকে একেবারে এ প্লাস পরে আপনি আগে কোন রকম পাস করেন, এই জন্য খেয়াল করতে হবে ভাই। আমরা দেখবেন প্রত্যেকটা মানুষ বাড়িতে যায় হিসাব করবেন, দেখবেন যে আমার 5 সাবজেক্ট ভালো আর 5 সাবজেক্টে 0, যেই সাবজেক্ট গুলাতে আমার 0 ওইগুলাতে কেমনে পাস করা যায় ওই চিন্তা করেন, এটার নাম তাকওয়া। সব সাবজেক্টে ব্যালেন্স রক্ষা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম এই ব্যালেন্স রক্ষা করে ইবাদত করতেন, ভারসাম্য রক্ষা করে ইবাদত করতেন, এই জন্য তারা মুত্তাকিন হয়েছেন। 3 নম্বর গেল ওয়াসাতিয়্যা বলে এত, 4 নম্বর মুতাবাতুস সুন্নাহ, সুন্নতের অনুসরণ বেশি বেশি করতে হবে, প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা আমল সুন্নতের অনুসরণে করতে হবে। সুন্নতের অনুসরণে করলে যত বেশি সুন্নত অনুসরণ হবে তত বেশি তাকওয়া আসবে। 5 নম্বর ইখলাস থাকতে হবে প্রত্যেকটা ইবাদতে, ইখলাস থাকতে হবে রিয়া মুক্ত ইবাদত, রিয়া মুক্ত ইখলাসের সাথে যত ইবাদত করবেন তত বেশি তাকওয়া অর্জন হবে। আজকে আমাদের সবচেয়ে বেশি বড় রোগ রিয়া, রিয়া লোক দেখানো, খালি মানুষকে দেখানো, মানুষ জানুক আমি যে এত টাকা দান করি, মানুষ জানুক চারিদিকে জেনে যাক, অনেকে দেখবেন এটাই টার্গেট, খালি মানুষকে জানাতে চায়, চুপে চুপে দে না, চুপে চুপে গেলে দিতে চায় না, কারণ কেউ জানবে না, কেউ শুনবে না, সবাই জানুক যে আমি এত কিছু করতেছি, সমাজে আমি এত কিছু করি, মানুষ জানুক, না জানলে কেমনে হবে। মসজিদে যায় সবার শেষে পিছন থেকে লাফায় লাফায় সামনের দিকে চলে যায়, আসেনি মুসল্লি কেন যায়, মানুষকে দেখাইতে চায় মিয়া আমি প্রতিদিন না আসলে কি হইব, শুক্রবারে কিন্তু আসছি। মিয়া সামনে সভাপতি সেক্রেটারি বানাইবা, খবর রাখিও আমি আসি, এটা জানাইতে চা। এই জন্য আসে সবার শেষে, কিন্তু মানুষকে ডিঙ্গে ডিঙ্গে কই চলে যায়, সামনে চলে যায়, মানুষকে দেখাইতে চায়। আল্লাহর কত বান্দা বান্দি আছে দেখবেন, ফেসবুকে ছবি তুলে তুলে খালি দিতে আছে দিতে আছে দিতে আছে। কিছু ভাই আছে খালি শাইখদেরকে ফাইলে, ওলামা ইকরামদেরকে ফাইলে ছবি তুলে তুলে খালি ফেসবুকে। এটাও আর ক্রিয়া, আরেক লোক দেখানো। আপনি এত খালি ফেসবুকে দেওয়ার দরকারটা কি? আপনি কোথায় আছেন, কোথায় গেছেন, কোথায় খাইছেন, কোথায় কি করছেন, খালি মানুষকে জানাইতে আছে জানাইতে আছে জানাইতে আছে। মানুষ জানুক, মানুষকে জানানো আপনার দরকার কি? আপনি জানাইতে হবে আল্লাহ সুবহান তাআলাকে, আপনি জানাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকার মধ্যে আছেন, এটা আল্লাহকে জানাইতে হবে। আপনি খেয়াল করবেন আমি যে কাজটা করতেছি সুন্নতের মধ্যে আছে কিনা, বেদাত হচ্ছে কিনা, এটা খেয়াল রেখে আপনি আল্লাহকে জানান। এই জন্য দেখবেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছায়া দিবেন। সেখানে সপ্তম শ্রেণীর মানুষগুলো হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে মানুষগুলো খালি খালি নির্জনে একাকী বসে বসে আল্লাহর জিকির করে, ফাফাদাত আইনাহু, আল্লাহর জিকির করে আর তার চোখ থেকে পানি ঝরে, নির্জনে একাকী, ওয়াজের ময়দানে না, ওয়াজের ময়দানে জিকির করতে করতে বাঁশদড়ি উপরে উঠে যায়, লাফ মেরে স্টেজে উঠে যায়, এরকম জিকির না, যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে গোপনে, গোপন ইবাদত, গোপন দান। রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি দিছে বাম হাত জানে না। সাহাবা ইকরাম মসজিদে গেলে অন্ধকারে একজন আরেকজনের পকেটে টাকা ঢুকিয়ে দিতেন, কে দিছে জানতো না, মানে যে দিছে হে চিনতো কারে দিতেছে, হে তো আগে থেকে চিনে যে এই ভাইটা গরিব তারে দিবে, তো যাই যাতে আমাকে চিনতে না পারে আমি কে দিচ্ছি, সুন্দর মতে যায় পকেটে ঢুকিয়ে দিছে টাকাটা। আর আমরা এখন মাইকিং করতে থাকি যাকাতের শাড়ি দেওয়া হবে, যাকাতের লুঙ্গি দেওয়া হবে, মানুষ এসে লাইন ধরে আর মানুষ মারা যায়। আমার যদি দেওয়ার এত ইচ্ছা থাকে, রাত্রের গভীরে কেউ দেখবে না, নির্জনে তার বাড়িতে টাকা পৌঁছে যাবে, তার বাড়িতে কাপড় পৌঁছে যাবে, সব পৌঁছে যাবে, কারণ আমি দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ দেখবেন, অন্যরা দেখবে কেন, মানুষ দেখবে কেন? এই মানুষ যত দেখানো হবে তত তাকওয়া চলে যাবে। মানুষ দেখানো বাদ দিয়ে যদি আল্লাহকে দেখানো উদ্দেশ্য হয়, যত বেশি এই ইখলাস থাকবে তত বেশি তাকওয়া আসবে। ছয় নম্বর, বেদাত ছাড়তে হবে। বেদাত থাকলে কোনোদিন তাকওয়া আসবে না, কারণ বেদাতটা হলো দলালা, কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, এটা জাহান্নামে যাওয়ার কারণ, এটা গোমরাহী, এটার মাধ্যমে তাকওয়া আসে না। সপ্তম নম্বর, আরো অনেকগুলো আছে, আমি সাতটা বলে শেষ করব। সাত নম্বরে যেটা, সেটা হলো তালাবু কাসবিল হালাল, হালাল খাইতে হবে, হালাল পান করতে হবে, হালাল ব্যবহার করতে হবে। হালাল না থাকলে, হালাল উপার্জন না হলে যত কিছু করি তাকওয়া অর্জন করা যাবে না। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, রাত অনেক হয়ে গেছে, গভীর রাত, তো এই গভীর রাতের মধ্যে আমরা যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করেছি সংক্ষেপে, সেটা হলো তাকওয়া। আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় আমার ভাইয়েরা তাকওয়া নিয়ে, মুত্তাকিন হয়ে যদি যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমরা জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া হাসিল করার চেষ্টা করব, সবাই মুত্তাকিন হওয়ার চেষ্টা করব। এই সমাজ যদি দুর্নীতি মুক্ত করতে হয়, অপরাধ মুক্ত করতে হয়, মানুষের ভিতরে তাকওয়া ঢুকাইতে হবে। জাহিলি যুগের সমাজ যে খারাপ সমাজ ছিল, মাদকাসক্ত সমাজ, দুর্নীতিযুক্ত সমাজ, মারামারির সমাজ, সেই সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করেছিলেন তাকওয়া দিয়ে, মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছেন, তাকওয়া ঢুকিয়ে দিয়েছেন। আজকে বা যুগে যুগে অপরাধ করি, মানুষকে অপরাধ স্বীকার করানোর জন্য রিমান্ডে নিতে হয়, রিমান্ডে নিয়ে অপরাধ স্বীকার করানো যায় না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রিমান্ড তো দূরের কথা, অপরাধ করি দৌড়াই আসে আমাকে শাস্তি দেন। মানুষ এসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলে আমি জানা করছি আমাকে জানার শাস্তি দেন, কি বলে? বরং জানা করছে তারা রিমান্ডে নিয়ে স্বীকার করানো তো কষ্টকর। আর সে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি জানা করে ফেলছি আমাকে শাস্তি দেন। নবী সাল্লাল্লাহু শুনতে চান না, তাও বারবার কয় আমি জানা করছি শাস্তি দেন শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানা বুঝো কি জানা করছে, মানে নবী সাল্লাল্লাহু তাকে ছেড়ে দিতে চাচ্ছেন তাও সে নাসর বান্দা যাবে না, কারণ সে জানে আল্লাহর শাস্তি অনেক কঠোর, আল্লাহর শাস্তি অনেক কঠিন। তার থেকে যদি দুনিয়ার শাস্তি পেয়ে এখানে তওবা করে মরতে পারি তাহলে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবেন। তাহলে এই মানুষগুলার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা ঢুকাইছেন এটার নাম তাকওয়া। আজকে এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে হলে, মাদক মুক্ত করতে হলে, অপরাধ মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে মানুষের ভিতরে তাকওয়া ঢুকাইতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আইন কানুন বিধি বিধান দিয়ে কখনো অপরাধ দূর করা যায় না। মানুষ যতক্ষণ নিজের ভিতর থেকে অপরাধ না ছাড়বে, আল্লাহকে ভয় না করবে, ততক্ষণ মানুষকে অপরাধ মুক্ত করানো যায় না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলে যত আলোচনা হয়েছে কোরআন সুন্নাহ থেকে সবকিছুকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামবাসীর উপরে আল্লাহ রহমত নাজিল করুন। এ পর্যন্ত যত ভাই বোন আর্থিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাক সকল সহযোগিতাগুলোকে আল্লাহ কবুল করে নিন। যে আমার ভাইরা যারা বাকি আছেন যারা এখনো সহযোগিতা করেন নাই, সুন্নত না পড়ে বেড়ে যারা যায় মসজিদে যায়, হ্যাঁ সুন্নতটা কি পড়বে না? জি জি আলহামদুলিল্লাহ ভাই যেটা বলছেন যে সুন্নত না পড়ে যারা মসজিদ থেকে যায় তারা কি সুন্নতটা পড়বে না? আসলে আমরা তো মনে করি যে ওই মসজিদে আসেই সব নামাজ পড়তে হয়, কিন্তু সুন্নত নামাজ গড়ে পড়লে ডাবল সওয়াব, মসজিদে পড়ার চাইতে গড়ে পড়লে দ্বিগুণ সওয়াব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে যে চার রাকাত সুন্নত, এই চার রাকাত সুন্নত মসজিদে পড়লে চার রাকাত পড়তেন, গড়ে পড়লে দুই রাকাত পড়তেন। মানে মসজিদে না পড়ে যদি গড়ে চলে আসতেন তো গড়ে আসে দুই রাকাত পড়তেন। এই দুই রাকাত চার রাকাতের সমান, মসজিদের চার রাকাত সুন্নত গড়ের দুই রাকাত সুন্নতের সমান। আরব দেশের ভাইয়েরা বোনেরা এই মাসালা জানে, এই জন্য তারা মসজিদে না পড়ে ঘরে যায় পড়ে। তা আমরা তো বাঙালিরা দেখি না, আমরা দেখেছি কিরে মসজিদে পড়ে না, এই জন্য আমরা মনে করি সুন্নত পড়ে না, ওই জন্য ওই কথাটা আমি বলছি। আর ওখানে সুন্নত পড়া দরকার, পড়তে হবে, কিন্তু ওইটা আমি বুঝাতে চাইছি যে ফরজ পড়লেও এই লোক শেরেক করে নাই, আরেকজন সব পড়িয়ে যদি শেরেক করে তো শেরেক করলে তো সবে বরবাদ। জি আলেমদেরকে হুজুর বলা যাবে কি? অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে হুজুর বলা যাবে না। আসলে হুজুর বলাটা ঠিক না, কিন্তু আমাদের দেশের পরিবেশা দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসতেছে। হুজুরটা ইরানিদের আবিষ্কার, এটা ফার্সি শব্দ, হুজুর হাজির থেকে, হাজির মানে উপস্থিত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলে বিশ্বাস করে। শিয়াদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব জায়গায় হাজির নাজির, এই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা বলে সবসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওই আকীদাটাকে এস্টাবলিশ করার জন্য। তবে পার্সিতে আরেকটা বিষয়, সম্মানিত ব্যক্তিকেও তারা হুজুর বলে, যেমন আমরা স্যার বলি জনাব বলি, এরকম পার্সি ভাষা হুজুর মানিও স্যার জনাব। তো ওই দৃষ্টিভঙ্গিতে আমাদের ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরাম মনে করছেন হুজুর মানে তো জনাব স্যার, সম্মান যতক অসুবিধা নেই। তো যেহেতু এই শব্দটা দিয়ে খারাপ মাকসাদও নেওয়া যায়, ভালোটাও নেওয়া যায় খারাপটাও নেওয়া যায়, তো যেটার মধ্যে খারাপটা নেওয়ার সম্ভাবনা আছে তো সেটা না নেওয়াই ভালো, সেটা পরিত্যাগ করাই ভালো। ওলামায়ে কেরামদেরকে আমরা ভাই বলে সম্বোধন করতে পারি, অসুবিধা কি? মাওলানা বলাটাও ঠিক না, মাওলানার মধ্যে আবার একটা ঝামেলা আছে, আন্তা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহর ক্ষেত্রে মাওলানা ব্যবহার করা হয়েছে। এই জন্য আমরা বড় আলেম হলে তাদেরকে শায়খ বলতে পারি, আর এমনি সাধারণ ভাইদেরকে আমরা ভাই বলতে পারি, এক মুমিন আর এক মুমিনের ভাই, অসুবিধা কি ভাই বললে? জি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।